আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আকীদার বিষয় বহু বিষয় আছে যেগুলো আকীদা সম্পৃক্ত, তার মধ্যে একটা হচ্ছে কিয়ামত। মানুষের কিয়ামত কখন শুরু হয়? মারা গেলেই তার কিয়ামত শুরু হয়। কিন্তু আসল কেয়ামত যেটা, সেই কেয়ামত কখন হবে কেউ জানে না। অতএব তার সে শর্তাবলী আছে, তার আগে কেয়ামত হওয়ার আগে যে শর্তাবলী আছে, কেউ কি বলতে পারবে কখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কখন ওই দাব্বাতুল আরদ বের হবে, কখন ইমাম মাহদি আসবেন, কখন দাজ্জাল আসবে, এ কি বলতে পারে কেউ? সাল হিসাবে, দিন হিসাবে, তারিখ হিসাবে কেউ বলতে পারে না। জৈব হাদিসকে ভিত্তি করে অনেকে ক্যালকুলেশন করে দেখেছে এত সালের মধ্যে আসবে, কিন্তু এসব ঠিক না। আসল হচ্ছে যে আল্লাহ তাআলাই জানেন কখন হবে, সেটা আল্লাহ তাআলা জানেন। এখন আজকে একটা বড় কেয়ামতের আলামত, সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল নিয়ে নানা বিভ্রান্তি আছে সমাজে। তো আমার একটা বই লেখা আছে, বিভ্রান্তির বেড়াজালে মুসলিম সমাজ। তো সেখানে এক নাপিত বই লিখেছিল, সেখানে বলে দাজ্জালকে অস্বীকার করেছে। দাজ্জাল, মেহদি, ঈসা কেউ আসবে না, এসব অবান্তর কথা, এসব হচ্ছে রূপকথার গল্প, অস্বীকার করেছে। সে প্রশ্ন করেছিল যদি দাজ্জাল আসে বা থাকে তার বয়স কত, সে কোথায় আছে, তার কারণ দাজ্জাল বর্তমানে মৌজুদ আছে না আছে এ নিয়ে মতভেদ আছে, হাদিসেও বিভিন্ন রকমের কথা আছে। তো আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার যে কিভাবে আমরা দাজ্জালের উপরে ইমান রাখবো, নাকি দাজ্জাল আসবেই না, দাজ্জালের উপরে ইমান রাখবো না, তা তো হতে পারে না। কারণ আমরা প্রত্যেক নামাজে দাজ্জাল থেকে পানাহ চাই, তার মানে দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জালের স্বরূপ কি, সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন, মা বয়েছে নবী ইউনিল্লা আনজারা উম্মতাহু লাওয়ার কাযাব, ডাহা মিথ্যুক, খুব মানে ঘোর মিথ্যুক, এক চোখ কানা, এই দাজ্জাল থেকে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। আলা ইন্নাহু আওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জেনে রেখো সে হচ্ছে কানা, এক চোখে কানা। আর ওয়াইন্না রাব্বাকুম লাইসা বি আওয়ারা, তোমাদের রব কানা নন, তার মানে কি, সে নিজের রব হওয়ার দাবি করবে, সে বলবে আমি হচ্ছি সেই আল্লাহ। আর তার দুই চোখের মাঝে মানে কপালে লেখা থাকবে কি, কাফের। এই আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। এখন সেই দাজ্জাল যে আসবে, সেই দাজ্জাল সম্পর্কে মানুষের ধারণা কি আছে আপনারা জেনে রাখুন। কেউ কেউ বলেছেন, আলেম ওলামারাই বলেছেন যে দাজ্জাল আসলে শয়তান। দাজ্জাল প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে দাজ্জাল কি মানুষ না শয়তান? আমরা কি জানি দাজ্জাল মানুষ না শয়তান? কি জানি আমরা? জানি মানুষ, কিন্তু তারা বলছেন না দাজ্জাল হচ্ছে শয়তান। কেন এরকম? কেন বলছে, সে যে কর্মকাণ্ড দেখাবে, জান্নাত জাহান্নাম, সঙ্গে পানি, সঙ্গে খাবার, তাই না, ইত্যাদি ইত্যাদি, মেঘকে বলবে বৃষ্টি হও, ইত্যাদি ইত্যাদি, তো আল্লাহ তো নয়, সুতরাং এ শয়তান, এটা আল্লাহকে ক্ষমতা দিয়ে শয়তান, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন শয়তানকে, শয়তান এটা ঘটাতে পারে। অতএব সে হচ্ছে শয়তান, যেহেতু অতিপ্রাকৃত যত রকমের অনৈসর্গিক অলৌকিক কর্মকাণ্ড তার মাধ্যমে ঘটবে একমাত্র শয়তানই পারে, এই জন্য ও শয়তান বলেছেন। আচ্ছা, তাহলে প্রথম বিশ্বাস কি হলো, যে দাজ্জাল হলো আসলে শয়তান। কেউ কেউ দাজ্জালকে অস্বীকারই করে, দাজ্জাল বলে কিছু নেই, না শয়তান, না মানুষ, না জিন, না ইনস, কোনো কিছু নেই। যারা সাধারণত ইসলামী যুক্তিবাদী বলা হয়, তারপরে আপনার বস্তুবাদী, যারা বস্তুবাদী, যাদের ঠন ঠনে জ্ঞান, জ্ঞান যদি বলে হাদিসটা কবুল করা হবে তাহলে হবে, আর না হয় কবুল করা হবে না। যেমন ওই যে মাছির ডানা, মাছির ডানা যদি মাছি দিয়ে চায়ে পড়ে যায়, তো আপনার চাটা মাছি তুলে খাবেন না? খাবেন না, খাবেন, কিন্তু ডুবিয়ে দিয়ে, পুরোটা ডুবিয়ে দিয়ে খাবেন। ওরা বলছে এ কোন কথা হলো, তারপরে ওতে শিফা আছে, রোগ আছে, এসব বিশ্বাস করে না। তবু যদিও বর্তমান বিজ্ঞান সেটা স্বীকার করছে, কিন্তু তারা করে না, বাস যেটা মানে ব্রেনের বাইরে হবে গ্রহণ করবে না। তারা বলছে দাজ্জাল বলে কিছু নেই, কেন, না দাজ্জাল সম্পর্কে যে হাদিসগুলো আছে বড় উদ্ভট, বড় অবান্তর, অবিশ্বাস্য। হ্যাঁ, যে মানে বলা হয়েছে 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, প্রথম দিন হবে 1 বছরের সমান, তারপরে 1 মাসের সমান, এই যে এই যে দিন, এই যে এইগুলো হচ্ছে বড় মানে এসব বিরল ব্যাপার যেগুলো পাকা পোক্ত দলিল ছাড়া বিশ্বাস করা যায় না, এই জন্য তারা তাদের জ্ঞানে ধরে না, তাই তারা মানবে না। আর একটা কথা বলছে যে হাদিস যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো আবার পরস্পর বিরোধী, কোন হাদিসে একরকম বলছে আবার অন্য হাদিসে একরকম বলছে, অতএব এই হাদিস মান্য নয়। তারা হাদিস অস্বীকারী, আপনারা নিশ্চয়ই জানেন যে বহু হাদিস অস্বীকারী আছে যারা নিজেদের জ্ঞানের বসে হাদিসকে অস্বীকার করেছে, যেমন সেদিনে বলছিলাম ওই এর ব্যাপারটা, ব্যাপারটা আর কি, ভাইরাসের ব্যাপারটা, যাই হোক। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে, যদি এত বড় একটা কাণ্ড ঘটবে দাজ্জাল দিয়ে, সারা পৃথিবী ইতিহাসে বলা হয়েছে সব থেকে বড় ফিতনা, তাই না, এই করবে সেই করবে, বৃষ্টি বর্ষণ করবে, মা বাপকে জেন্দা করে দেখাবে, তাহলে তার কোনো কথা কোরআনে নেই কেন? দাজ্জাল শব্দ কোরআনে আছে, ইয়াজুজ মাজুজ ওই রকমই, কিন্তু ইয়াজুজ মাজুজের কথা কোরআনে আছে, তাই না, কিন্তু ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা জানি না কোথায় আছে, তাদের বয়স কত, তারা কতদিন আছে, কোথায় কোন জায়গাতে আছে, জানি না, কিন্তু কোরআনে আছে। কিন্তু দাজ্জাল সম্পর্কে কোরআনে, কোরআনে কোনো শব্দই নেই দাজ্জাল বলে, অতএব এটা অবিশ্বাস্য ব্যাপার, বিশ্বাস্য নয়। বিশেষ করে যারা কোরআন মানে হাদিস মানে, যারা কোরআনই বলা হচ্ছে, তারা শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা নামাজ পড়ে কিন্তু ওরা নিজের মতো 5 ওয়াক্তের নামাজ পড়ে, কখন পড়ে, কয়রাকাত পড়ে, ওরা বলে হাদিস থেকে না, ওরা নিজেরা হয়তো মন থেকে পড়ে, যাই হোক, আল্লাহ মুস্তাহান। মোট কথা, দাজ্জাল হচ্ছে সঠিক আকীদা, যেটা দাজ্জাল তাহলে আছে, আমরা কি মানব, দাজ্জাল আসবে, দাজ্জাল বের হবে, সে হবে মানুষ, কি হবে মানুষ, এই কথাটা মনে রাখেন, শয়তান না, সে হবে মানুষ। কারণ বিভিন্ন হাদিসে, যে সহি হাদিসে উল্লেখ করা হয়েছে তাতে মানুষ বলেই গণ্য করা হয়েছে। আবার অনেকেই দাজ্জালের ব্যাখ্যা করেছে, না না, দাজ্জাল মানে হচ্ছে মিথ্যুক, দাজ্জাল মানে হচ্ছে জালিয়াতি, ভণ্ড, প্রতারক, জুয়াচোর, বাটপার, ছলনাকারী, ধূর্ত, ধাপ্পাবাজ ইত্যাদি, দাজ্জাল মানে হচ্ছে এইটা। সুতরাং দাজ্জাল মানে অমুক দেশ, অনেকে বলে দাজ্জাল হচ্ছে আমেরিকা, দাজ্জাল হচ্ছে অমুক দেশ, দাজ্জাল হচ্ছে এই সমাজ, দাজ্জাল হচ্ছে অমুক ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, মানে দাজ্জালকে অস্বীকার করছে। কিন্তু সঠিক আকীদা হচ্ছে যে দাজ্জাল বলে, হ্যাঁ আমরা মানি যে দাজ্জাল বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের দাজ্জাল আছে, তো সেই দাজ্জাল মানে অনেক আছে, যেমন নবুয়তের ব্যাপারে আছে, নবুয়তের ব্যাপারে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 30 জন নবুয়তের দাবিদার বের হবে, তাই না, তো ওখানে দাজ্জাল, দাজ্জালের শব্দ আছে, 30 জন দাজ্জাল বের হবে, মিথ্যা নবুয়তের দাবিদারকে দাজ্জাল বলা হয়েছে। তো আমরা যদিও বলি যে হ্যাঁ হাদিসে আছে, কিন্তু দাজ্জাল আকবর যে হবে, মানে সমস্ত দাজ্জালের সব বড় দাজ্জাল যে আসবে, সে একজন আসবে এবং তার দ্বারা এই ফিতনা ঘটবে, এই কথা আমরা বিশ্বাস করছি। এবার চলুন, এই দাজ্জাল বর্তমানে মজুদ আছে নাকি জন্ম নেবে? জান্নাত জাহান্নাম আমরা জানি মজুদ আছে, তাই না, নাকি তৈরি হবে? আছে, তাই না, হুর, হুর আছে না নেই, জন্ম নেবে নাকি রেডি আছে? রেডি আছে, তো হুর অবশ্য আলাদা জিনিস, কিন্তু মানুষের ব্যাপার, আমরা দাজ্জালকে মানুষ বলছি, তাহলে সেই মানুষ বর্তমানে আছে নাকি জন্ম নেবে? এবারে এখানেও দুভাগে ভাগ, একদল বলছে যে দাজ্জাল জন্ম নেবে, অবশ্য এ ব্যাপারে হাদিসও এসেছে, কিন্তু সে হাদিস সহি না, এখানে আবার মুশকিল, দাজ্জাল জন্ম নেবে মা বাপের ঔরসে, কিন্তু যে হাদিসগুলো এসেছে সে হাদিসগুলো সহি নয়, জঈফ, ঠিক আছে। তাহলে সে কি মজুদ আছে দাজ্জাল? দাজ্জাল যদি মজুদ থাকে তাহলে তার ব্যাপারেও মদিনায় একটা ধারণা হয়েছিল, যে ইবনে সাইয়াদ বলে একজন ইহুদি লোক ছিল, তাকে দাজ্জাল বলে ধারণা করা হতো, তাকে দাজ্জাল বলে ধারণা করা হতো, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেননি যে না ও দাজ্জাল নয়, খালি বলেছিলেন যে ওমর যদি ও দাজ্জাল হয় তুমি হত্যা করবে না, কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম, তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ ওমর বলছে আমি হত্যা করবো ওকে, দাজ্জাল হত্যা করব, কিন্তু বলছেন না তুমি হত্যা করতে পারবে না, কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি স্পষ্ট ভাবে ওহী হয়নি যে সে দাজ্জাল কি না। আরেকটা কথা আছে দাজ্জালের ব্যাপারে, মানে ইবনে সাইয়্যাদের ব্যাপারে। ইবনে সাইয়্যাদ পরে মুসলমান হয়েছিল, পরে মুসলমান হয়েছিল, কিন্তু তখনও অনেক সাহাবা অনেক লোকে ভাবতো যে এই হচ্ছে দাজ্জাল। কিন্তু মুসলমান হওয়ার পরে হজ করে যখন ফিরছে তখন বলছে তোমরা তোমাকে দাজ্জাল ভাবছিলে, দেখো দাজ্জাল তো কাফের হবে, তাই না? দাজ্জালের সন্তান হবে না, আর আমার সন্তান আছে, আমি মুসলমান হয়েছি, তো মক্কা মদিনার দাজ্জাল ঢুকতে পারবে না, অথচ আমি মক্কা মদিনা থেকে, তাই না, মক্কা থেকে ঘুরে আসছি, আমি মদিনাতে আছি, তাহলে আমি দাজ্জাল হলাম কি করে? যাই হোক, তো এই হলো ওই ইবনে সাইয়্যাদের ব্যাপার, যাকে মদিনার লোক তাকে দাজ্জাল মনে করা হয়েছিল, কিন্তু সে মারা গেছে আর সে দাজ্জাল ছিল না। আর ইবনে সাইয়্যাদ দাজ্জাল ছিল এক প্রকার, সেটা হচ্ছে কি যে ওই মিথ্যা বলতো, মানে গণকের কাজ করত, গণকের কাজ করত বলে তাকে দাজ্জাল বলা হয়েছে, কিন্তু দাজ্জালে আকবার সে নয়, একটা ভুল ধারণা ছিল। বেশ, আরেকটা হাদিসে আছে, হাদিস তামিমির দারির হাদিস, যিনি খ্রিস্টান ছিলেন মুসলমান হয়েছিলেন, তার একটা হাদিস আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একটা কাহিনী শুনালেন যে আমরা কতজন লোক মিলে সমুদ্র সফরে গিয়েছিলাম, তো ঝড় তুফানে আমাদের জাহাজ এমন একটা বদ্বীপে নিয়ে গেল পূর্ব দিকে, যে কোনো জায়গায় ইয়েমানের বা যে কোনো দেশের আর কি, সে দ্বীপও নির্দিষ্ট করে বলা মুশকিল, বলা ওহি করে বলা হয়নি যে সেটা কোন দ্বীপ। তো সেই দ্বীপে আমরা পৌঁছে গেলাম, তো এবার অবাক কাণ্ড হচ্ছে যে আমরা পৌঁছে গেলাম, গিয়ে দেখছি একটা জন্তু এত চুল যে তার সামনে কোনটা আর পেছন কোনটা বোঝাই যায় না, এত চুল, সেটা আবার কি, সেটা কেউ বলছে জন্তু, কেউ বলছে মানুষ। তারপরে সে আবার আরবি কথা বলছে, কথা বলছে আর কি কথা বলছে, আরবি কথা বলছে, দিয়ে কথা বললো কি ব্যাপার তোমরা করতে গেছো, বলে এই ব্যাপার, বলে যাও ভিতরে আমাদের একজন লোক আছে তার সঙ্গে দেখা করো, সে তোমাদের অপেক্ষা করছে। তারপরে সেখানে গেল, দেখছে একটা বিশাল মানুষ, মানে তামিম বলছেন যে আমি এরকম মানুষ জীবনে দেখিনি, এত বড়, হ্যাঁ, তো মানে এত মানে বড় সেরকম আমি জীবনে দেখিনি। তারপরে বলল যে আমি হচ্ছি সেই মাসিহুদ দাজ্জাল, আমাকে আমার বাঁধা আছে, মানে হাত বাঁধা আছে গলার সাথে বাঁধা আছে, কে বেঁধে রেখেছে, আর আল্লাহ ফেরেশতার মাধ্যমে বেঁধে রেখেছেন। এই যে মানে অবান্তর অবান্তর কথা এখানে বলা হচ্ছে, নিজেই বলছে যে আমি সেই মাসিহুদ দাজ্জাল, আর আরবিতে বলছে আমি সেই মাসিহুদ দাজ্জাল, আমাকে অনুমতি দেওয়া হবে, আমি বের হব, এই এই আলামত, অমক সমুদ্রে তাবারিয়া বলা হয়েছে, সেই সমুদ্রের পানি যখন চলে যাবে, অমক খেজুর বাগান যখন একদম বিরান হয়ে যাবে, তার এইভাবে বলে যখন তখন আমার আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তো তিনি এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথাই আমি বলছিলাম, ওই হচ্ছে দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সত্যায়ন করেছেন যে ওই হচ্ছে দাজ্জাল। তাহলে হুজুর দাজ্জাল তো মজুদ আছে, দাজ্জাল মজুদ আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে হাদিস, এই হাদিসটাতে বোঝা যাচ্ছে যে দাজ্জাল কিন্তু শয়তান নয়, যদিও জাসাসা, একে বলা হয় জাসাসা, জাচুলের কথা বললাম না, একে জাসাসা বলা হচ্ছে, জাসাসাকে অনেকে শয়তান বলেছে, জাসাসা মানে হচ্ছে জাসুসি কারী, জাসুসি যে করে, ও দাজ্জালের জন্য জাসুসি করে, বিধায় ওর নাম হচ্ছে জাসাসা। এবার জাসাসাটা না শয়তান, না জন্তু, না মানুষ, এটা বললাম কি আছে, মতভেদ আছে। তো মোট কথা হচ্ছে যে দাজ্জাল হচ্ছে আদম সন্তান, দাজ্জাল বর্তমানে আছে, এক বদ্বীপে বন্দী আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, তাও জানি না যে আগে থেকে নাকি ওই জামানা থেকে, কারণ প্রত্যেক প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, তাহলে কি অন্য নবীর জামানাতেও দাজ্জাল ছিল, আল্লাহই ভালো জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যায়ন করছেন, তো বোঝা যাচ্ছে কি যে সেই জামানা থেকে কমসে কম দাজ্জাল মজুদ আছে, আর দাজ্জাল বাঁধা আছে, যেমন হাদিসে রয়েছে, আর কি বলে কোন এক বদ্বীপে আছে, যে জায়গাটা কোথায় সেটা পূর্ব দিকে কোনো জায়গা, যেটা খোরাসানের কাছাকাছি হবে, ওই তেহরান টেহরান কি বলে আপনার, ইরান টেহরান ওইদিকে কোথাও হবে, জানি না সে কোন বদ্বীপ, এখন এরা বলছে সমস্ত বদিত্ব আমরা আবিষ্কার করে ফেলেছি, কোন জায়গাতে তো এইসব খবর তো আমরা দেখতে পাচ্ছি না। তামিম দাঁড়িয়ে দেখতে পেলেন, আমরা তোকে দেখতে পেলাম না। তো আমরা আমরা বলে থাকি যে তাহলে যেমন ইয়াজুজ মাজুজ সারা বিশ্ব জয় হয়েছে, সমস্ত জায়গায় মানুষ গেছে, কি বলে আপনার প্লেনে করে হেলিকপ্টার করে সব জায়গা দেখা হয়ে গেছে, কই তামিম দাঁড়িকে? তামিম দাঁড়ির মতো কেউ তো ইয়াজুজ মাজুজ দেখতে পায়নি বা দাজ্জালকে দেখতে পায়নি। তো মোট কথা কোথায় আছে আমরা জানি না, কিন্তু পূর্ব দিকে কোন এক বদ্বীপে, সমুদ্রের বদ্বীপে সেখানে আছে আল্লাহুল মুস্তাআন। বেশ, এবারে কথা হলো তাহলে সহি হাদিসে যখন আছে দাজ্জাল এখন বর্তমান আছে কোন বদ্বীপে, তাহলে এটা মানতে দোষ কি? কিন্তু এই হাদিসকে সবাই মানছেন না, বিশেষ করে কাসিম এর ফকিহ সৌদি আরবের, জানেন আপনি শুনেছেন, মোহাম্মদ বিন উসাইমিন রাহেমাহুল্লাহ, তিনি বলছেন যে এটা হাদিস আমি মানি যে হাদিস, কিন্তু এই হাদিসের ব্যাপারে আমার মনে কিছু একটা দ্বিধা আছে। তার কারণ কি? এই হাদিসে দাজ্জালের যে বর্ণনা বলা হয়েছে সেই বর্ণনাটা মনে হচ্ছে যে সে হচ্ছে মানুষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এটাও সহিহ হাদিস, যে ইন্নাহু আলা রাসি মিয়াতি সানাতিন লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি মিম্মান হুয়া আলাইহাল ইয়াউম আহাদ। আজ থেকে 100 বছরের মাথায় পৃথিবীর বুকে যে সমস্ত লোক আছে তার মধ্যে একটাও বেঁচে থাকবে না, বুঝতে পারলেন? আজ থেকে 100 বছরের মধ্যে সমস্ত লোক মারা যাবে, তাহলে দাজ্জালও মারা গেছে। যদি দাজ্জাল সেই হয়ে থাকে তাহলে তারও পৃথিবীতে থাকার কথা নয়, সে মারা গেছে, অতএব সে দাজ্জাল নয়, বুঝতে পারলেন? তাছাড়া এই দাজ্জাল যে আসবে সেই দাজ্জালের যে মানে বর্ণনা বলা হয়েছে, দাজ্জালের যে বর্ণনা বলা হয়েছে সেটা বলছেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা কিনা আমার এই ব্যাপারে সন্দেহ আছে। কে বলছেন? ইবনে উসাইমিন বলছেন। হ্যাঁ, তারপরে দাজ্জালের বর্ণনা যে বলা হয়েছে বিশাল ব্যক্তি, বিশাল তার আকার আকৃতি, কিন্তু সহি হাদিসে আছে ইন্নাহু রাজুলুন কাসির, সহি হাদিসে, অন্য হাদিসে আছে সে হচ্ছে বেঁটে লোক, মোটা কিন্তু বেঁটে খাটো লোক, আর এখানে আছে বিশাল বড়। তাহলে দুটো সহি হাদিসে কি হচ্ছে? পরস্পর বিরোধিতা হচ্ছে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে মানুষ আব্দুল উজ্জা বিন কতন বলা হয়েছে, এক ব্যক্তি ছিল, তার সঙ্গে তুলনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যে তামিমদারি যে বয়ানটা দিচ্ছেন তার বয়ানের বিপরীত হচ্ছে। হ্যাঁ, রাজুলুন জাসিমুন আহমার জাদাশার আওয়ার আল আইন, তামিমদারি বলেন নাই যে এক চোখ কানা, এটাও বলেননি যে এক চোখ কানা, তামিমদারি এটাও বলেননি যে কাফের লেখা আছে, কিন্তু অন্যান্য হাদিসে আছে যে এক চোখ কানা, কোনো কোনো হাদিসে আছে ডান চোখ, কোনো কোনো হাদিসে বাম চোখ, তাই না? কোনো কোনো হাদিসে আছে যে একটা চোখে সে মানে তার অবস্থা খারাপ, কিন্তু একটা চোখ পুরো আঙ্গুর, যেমন আঙ্গুর গোছা আছে আর একটা আঙ্গুর যেমন বেরিয়ে থাকে সেরকম একটা চোখ বেরিয়ে থাকবে আর একটা চোখে তার মানে এ দৃষ্টি কমে যাবে। তো এইরকম ভাবে দুটো চোখেই বলা হয়েছে যে তার সমস্যা আছে। তাহলে তামিমদারি কিন্তু এ কথা বলেনি যে সে কানা বা কিছু, কিন্তু অন্যান্য হাদিসে আছে সে কানা এবং তার কপালে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। সুতরাং এই হাদিসে পরস্পর বিরোধিতা, তার জন্যেই আমরা সমস্যা যে আমাদের মানতে অসুবিধা হচ্ছে যে আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা কি। ব্যাস, এবারে তিনি বলছেন যে এটা মানতে আমার জন্য অসুবিধা হচ্ছে কারণ আমি সঠিক বুঝতে পারছি না যে আসলে দাজ্জাল বেঁচে আছে কিনা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক কি হয়েছে? মারা গেছেন। যারা বলছেন যে না এই হাদিসটা এটাও সহি, কিন্তু এর মানে ওই এর থেকে দাজ্জাল হচ্ছে ব্যতিক্রম, মানে সবাই মারা যাবে কিন্তু দাজ্জাল থাকবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর সত্যায়ন করেছেন, সে নিজেই বলছে আমি সময় হলে আমি বেরোবো এবং 40 দিনের মাথায় আমি ঘর সমস্ত পৃথিবী করব, মক্কা মদিনা ঢুকতে পারবো না, সে নিজেই বলেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন যখন করেছেন তখন এই হাদিস থেকে দাজ্জালের ব্যাপারটা কি হবে? হ্যাঁ, বিচ্ছিন্ন হবে, অন্য হবে, এবং ওটা বোঝা গেল কি যে সে বেঁচে আছে, সে বেঁচে আছে। কিন্তু আরো একজন মহাদ্দেশ আল্লামা আব্দুর রহমান আল মুআল্লিমি, তিনিও বলেছেন, তারও মনে সন্দেহ আছে, তিনি বলছেন যে আসলে শয়তান দাজ্জাল হলো, যেমন আগে বললাম না শয়তান, আর ওই শয়তান মানুষের বেশে তামিমদারিকে দেখা দিয়েছে, এমনকি দাসাসাকেও শয়তান বলছে, কারণ আরবি বলছে, আর জাসাসা ও শয়তান তারা ওই বেশে তামিমদারিকে দেখা দিয়ে আবার তারা কি হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। সুতরাং তিনিও স্বীকার করছেন না তামিমদারির হাদিসকে নিজের প্রকৃতত্বে, যে সে দাজ্জাল হতে পারে কি না। এইভাবে উনিও এই কথা বলেছেন যে একশো বছরের মাথায় এক শতাব্দী পর্যন্ত যত মানুষ আছে কেউ বেঁচে থাকবে না, অতএব বোঝা গেল কি যে দাজ্জাল ও নয়, ও শয়তান। শয়তান ইচ্ছা করলে যে কোনো রূপ হতে পারে, যেমন ফেরেস্তা রূপ ধারণ করেন, সেরকম জিনের রূপ ধারণ করে আপনারা জানেন শুনেছেন, তো সে তাই। কিন্তু আবার কোনো কোনো আলেম বলেছেন যে ভাই এক কাজ করো, দাজ্জাল জিন হোক শয়তান হোক অথবা মানুষ হোক, কারণ দাজ্জালের ব্যাপারে আরো বর্ণনা করা হয়েছে, জানি না সহি না জয়ী, যে আগে প্রথমে মুসলমান হবে, ইসলামের দাওয়াতে কাজ করবে, তারপরে আসলে কি হবে, কাফের হয়ে যাবে, তারপরে কাফের হয়ে যাবে, এরকমও শোনা গেছে। তো আসলে ব্যাপারটা কি সত্যি গোলমেলে, এত বর্ণনা, এত এইভাবে মানে পরস্পর বিরোধিতা এবং গুণ বর্ণনায় ভিন্নতা সাংঘর্ষিক, এই জন্য আমরা বলতে পারছি না। আমাদের উচিত হলো যে আমরা দাজ্জালের ব্যাপারে ইমান রাখবো, আমভাবে মোটামুটি ইমান রাখবো যে দাজ্জাল আসবে, সে হবে আদম সন্তান এবং পৃথিবীতে বিশাল ফিতনা সৃষ্টি করবে। এই জন্য তার জন্ম হবে কি না হবে সে তো বললাম, জয়ীফ হাদিস আছে। তো এইভাবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে দাজ্জাল জন্ম হবে, জন্ম নেবে, মা বাপের পেটে জন্ম নেবে, এটাই হচ্ছে যুক্তিযুক্ত। তার কারণ আদম সন্তান যদি দাজ্জাল হয়, বাঁধা আছে, কি খায়, কে খেতে দেয়, কত রকম ঝামেলা, কত রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো কেউ কেউ বলছেন যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ রেখেছেন, হ্যাঁ আমরা সেরকম মানতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এই পরস্পর বিরোধী বর্ণনায় তিনিও বলতে পারছেন না। ইনি আব্দুল করিম আল খোদাইর, তিনি একজন আলেম, তিনিও বলছেন যে আমরা জানি না যে সে মানুষ না জিন বা শয়তান। মোট কথা হচ্ছে নাহনু নুমিনু বিখুরুজিহি কামা জা ফিল আসার, আমরা যে দাজ্জাল আসবে আমরা তার উপরে ইমান রাখবো মোটামুটির উপরে, এবং সে আদম সন্তান হবে, এবং সে যে আর এই কথাও বলেছেন যে জাসাসা যে জন্তুটা ছিল সেটা কিন্তু শয়তান নয়, এটা উনি বলছেন, ওনার কাছে এটা আমার মনে হয়েছে যে শয়তান না, ওটা কোনো জন্তু, কোন একটা জীব, আর না হয় মানুষ। এখন সে আরবি বলছে, আবার কেউ কেউ বলেছে দাব্বাতুল আরদ, যেটা সে কিয়ামতের আগে বের হবে এবং মানুষের সাথে কথা বলবে, সেইটাই তো, তার যখন অনুমতি হবে সে বের হবে। এবারে বিভিন্ন রকমের কথা বর্ণনা এখানে করা হয়েছে, মোট কথা দাজ্জাল আবির্ভূত হবে। আমরা কি বিশ্বাস করলাম, সে দাজ্জাল মানুষ এবং সে আবির্ভূত হবে, চাহে জন্ম নিয়ে হোক চাহে ছাড়া পেয়ে হোক, কিন্তু আসবে। তার ফিতনা মানুষের পক্ষে পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বৃহৎ ফিতনা হবে। দাজ্জাল আদমেরই বংশধর, দেখতে স্থূলাকার লাল বর্ণের হবে এবং বেটে বা খাটো হবে, তার একটি চক্ষু অন্ধ, ডান বাম চোখ যাই হোক, দুই চোখের মাঝে ললাটে কাফের লেখা থাকবে, স্বাক্ষর নিরক্ষর প্রত্যেক মোমেনই তা পড়তে পারবে, কিন্তু যে মোমেন নয় সে কিন্তু পড়তে পারবে না। প্রকাশ পাওয়ার পরই খোদাই, দেখেন পড়তে পারবে কিনা তাও জানি না, কিন্তু প্রত্যেক মোমেন পড়তে পারবে, এই কথা হাদিসে আছে। যদি লেখাপড়া নাও জানে সে বুঝবে যে হ্যাঁ মাঝে কপালে কাফের লেখা আছে। প্রকাশ পাওয়ার পরই সে আল্লাহর দাবি করবে যে আমি আল্লাহ, বিভিন্ন অলৌকিক শক্তি প্রদর্শনের ফলে মানুষ তার ধোকায় পড়বে, বড় তীব্র গতিতে সারা পৃথিবী ভ্রমণ করবে, তবে মক্কা মুকাররমা মদিনা নববিয়া সে প্রবেশ করতে সক্ষম হবে না, কারণ নগরী দয়ের প্রতি প্রবেশ পথে ফেরেশতা পাহারা দেবেন, দূর থেকে থেকে বলবে যে ওই যে সাদা ঘর দেখা যাচ্ছে, সাদা মহল, এটাই হচ্ছে আহমদের মসজিদ। তার সাদা মহল এখন দেখা যায় তাই না, এখন সাদা মহল হয়ে গেছে, এই জন্য যারা বলছে যে কাছাকাছি হয়ে গেছে তারা বলছে এইসব, ওই যে কে কোন একজন আলেম বলেছেন যে 75টা আলামতের মধ্যে 70টা দেখা গেছে আর 5টা বাকি আছে, তো ওরা গুনেছে যে এটা তো সাদা মহল হয়ে গেছে, অতএব কাছাকাছি, কিন্তু তার কোনো গ্যারান্টি আছে যে সাদা মহল হয়েছে মানেই কাছাকাছি হয়ে গেছে, তা তো আমরা বলতে পারি না। সে যাই হোক, তো মক্কা মদিনা ঢুকতে পারবে না, কেন, ফেরেশতা পাহারা দিয়ে রাখবেন, লোকে তার সঙ্গে জান্নাত জাহান্নাম এবং পানিও আগুন দেখবে, কিন্তু আসলে তার জান্নাতই হবে জাহান্নাম আর জাহান্নামই হবে জান্নাত, আর পানি হবে আগুন, আগুন হবে পানি, শয়তানের দল তার সহায়তা করবে, খোদাই দাবির সত্যতায় সে মানুষের মৃত পিতামাতাকে জীবিত করে দেখাতে চাইবে, শয়তান তার পিতামাতার রূপ নিয়ে দেখা দিয়ে মানুষকে বা তার ছেলেকে বলবে বাবা এর অনুসরণ করো, এই হচ্ছে আল্লাহ। তখন অনেকে তাকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, সেই সময় আল্লাহ পাক বান্দার নিকট হতে এমন কঠিন পরীক্ষা নেবেন যাতে প্রকৃত মোমেন ব্যতীত কেউই দাজ্জালের জাল থেকে নিস্তার পাবে না। সে মেঘকে বর্ষণের আদেশ করলে বৃষ্টি হবে, ফসল ফলবে, পশুকে ডাক দিলে পশু তার অনুসরণ করবে, মাটিকে আদেশ দিলে তার খনিজ পদার্থ বহির্গত করবে, মানুষকে হত্যা করে পুনরায় জীবিত করবে। তখন বহু মানুষ ধোকায় পড়ে তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, কিন্তু মোমেন কোনোদিন তা করবে না, যার ফলে মোমেনকে হত্যা করে দাজ্জাল তার জাহান্নামে নিক্ষেপ করবে, অথচ সে জাহান্নাম প্রকৃতপক্ষে জান্নাতি হবে। সব অবান্তর কথা তাই না, কিন্তু সহিহ হাদিসে এগুলো আছে। দাজ্জাল খোরাসানে আবির্ভূত হবে, ওই যে বললাম আশেপাশে কোন পূর্ব দিকের দেশ হতে খোরাসানে গিয়ে পরিচিতি লাভ হবে, কিন্তু তার আসলত্বের পরিচিতি ও প্রচার হবে, হ্যাঁ ওখান থেকে বের হবে, আসলত্বের পরিচিতি ও প্রচার হবে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী এলাকায়। সে পৃথিবীতে ৪০ দিন থাকবে, কিন্তু সে সময়ে একটি দিন একটি বছরের সমান হবে, একটি এক মাসের সমান হবে, একটি এক সপ্তাহের সমান হবে, আর বাকি দিনগুলি সাধারণ দিনের মতো হবে। দীর্ঘ লম্বা দিনে হ্যাঁ আপনার প্রশ্ন হবে তাহলে হুজুর এক বছরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ব্যাস খুব সহজ হয়ে গেল। যদি আপনি থাকেন এক বছরে ক ওয়াক্ত নামাজ পড়তে হবে, এক বছরে দিন হলে একদিনে তো পাঁচ ওয়াক্ত নামাজ তাই না, ক ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্তই পড়তে হবে। যে আমাদেরকে আজকাল তো মাশাল্লাহ অ্যাপস ঘড়ি কত সেই আন্দাজ করে আমাদেরকে নামাজ পড়তে হবে, যদিও সূর্য দেখাই যাবে দিন থেকেই যাবে রাত থেকেই যাবে, কিন্তু আমরা আন্দাজ করে টাইম বাই টাইম যেভাবে পড়ছি ২৪ ঘন্টা হিসাব করে সেইভাবে আমাদেরকে পড়তে হবে। মৃত্যুক দাজ্জালের অধিক অনুগামী হবে কে, ইহুদি, ইহুদিরা ওদের প্রধান নেতা, আর তারই অপেক্ষা করে তারা সারা পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন দেখছে। আবার তাদের অনুগামীদের মধ্যে নারীর সংখ্যা বেশি হবে, মেয়েরা তাই না, মেয়েদের কৌতূহল বেশি, মেয়েদের কৌতূহল বেশি, মেয়েরা বেশিরভাগ তার অনুসারী হবে, এমনিতে জাহান্নামী বেশি কে হবে, পুরুষ না নারী, নারী। আচ্ছা দাজ্জালের যারা অনুসরণ করবে তাদের লেবাস কি হবে, অনেকে ফেসবুকে দিয়েছে এই হচ্ছে লেবাস সৌদিরা পরে, এই লেবাস হচ্ছে দাজ্জালের অনুগামী নিয়ে আমাদের সৌদি আরবে যত লোক বা আলে মোলামা এবং আমাদের আমাদেরকে পর্যন্ত বলছে এরা হচ্ছে দাজ্জালের গোলাম, কারণ এরা মেয়ের মতো মেয়ে লোকের মতো ওড়না পরে মাথায় এরা দাজ্জালের অনুগামী যা এরকম পড়বে, কিন্তু আসলে সে চাদর ইহুদিরা ব্যবহার করত, যে চাদর পরার কথা আছে আর বেশি অনুগামী হবে ইহুদিরা, তো ইহুদিরা সেই চাদর ব্যবহার করত যার রং ছিল সবুজ অথবা হলুদ, লাল নয়। অথচ এই দাজ্জাল যে ফেসবুকে দিয়েছে সে বলছে লাল রঙের, তারপরে তার কাঁধের উপর পরা হয়, যে শালের কথা, যে শাল যে কাঁধে রাখে না, ওই যে বলেছিলাম নামাজে একবার বলেছিলাম আমরা ঝুলিয়ে রাখে, এ মাথায় পড়ে না, কোথায় পড়ে, কাঁধে পড়ে, শালের মতো পড়ে, তাহলে এটা তো মাথায় পড়া হচ্ছে, তাহলে এটাও ঠিক হলো না। যেমন সৌদিরা পড়ে আর মনে করছে সৌদি দুশ্মনরা যে এটাই হচ্ছে দাজ্জালের অনুগামীদের লিবাস, আর মেয়ে লোকের মতো ওড়নাও নয়, মেয়ের লোকরা তো এরকম ওড়না পরে না তাই না, মেয়ের লোকরা কি করে পড়ে, একটু পেঁচিয়ে পড়ে, তাদের ওড়না পেঁচিয়ে পড়ে, যদিও বর্তমানে মেয়েরা তো ওড়নাই পেঁচিয়ে পড়ে না, অধিকাংশ বুকের ওপরে থাকিয়ে নেয়, আজকাল তো আবার ওড়নাও দেখছি না, অনেক মেয়ে এমনি বিনা ওড়নাতে সালোয়ার কামিজ বা ম্যাক্সি পরে ঘুরে বেড়াচ্ছে তাই না। তো যাই হোক, মোট কথা হচ্ছে কি যে মেয়েদের মতো ওড়না এটা নয়, কিন্তু ওরা সেটাকে বানিয়েছে লামজাবি ওহাবিদেরকে ছোট করার জন্য, তাদেরকে দাজ্জালের গোলাম বানাবার জন্য, আল্লাহুল মুস্তাআন। তবুও তাইলেসান যেটা বলা হয়েছে ওহিদদের যারা অনুগামী তাদের ড্রেসটা হবে সেই ড্রেসটা আম হয়ে গেছে, সেটা পরা কিন্তু হারাম না। তো আনাস রাজিয়াল্লাহু আনহু আপত্তি করেছিলেন তার রঙের জন্য, নচেত একাধিক সলবতা ব্যবহার করেছেন বলে প্রমাণিত, মানে হলুদ রঙের কাপড় যেহেতু আমাদের পরা উচিত না সেই জন্য বলেছিলেন, তবুও যে এই যে শালটা পরা যাবে না তাই না, তা নয়। মোট কথা হচ্ছে যে দাজ্জালের গোলাম কারা সেটা বুঝতেই পাচ্ছেন, যদিও এরা আসলে আমাদেরকে বা ওয়াহাবিদেরকে দাজ্জালের গোলাম বানাতে চেয়েছে, বা সৌদিদেরকে সৌদি আলেম ওলামাকে এইটা দিয়ে বলছে দাজ্জালের গোলামদের লেবাস, কিন্তু তাদের এই ধারণা ভুল, এ কেবল হিংসাবশত বা মানে রাগবশত এর আগে ঝাল গায়ে ঝাল মিটেছে তারা। দাজ্জালের সাথে মুসলিমদের সংঘর্ষ হবে, মুসলিমরা তার ফিতনায় নিপীড়নে অতিষ্ঠ হয়ে উঠবে, তারপরে দাজ্জালকে হত্যা করবে কে, ইমাম মাহদী তখন থাকবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, নিজে হাতে হত্যা করবেন, এই ব্যাপারে আমরা বলবো ইনশাল্লাহ আগামীতে মাহদী আসবেন তার সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। এখন আমাদের কর্তব্য কি দাজ্জালের ব্যাপারে আমরা জানলাম। প্রথমত দাজ্জাল থেকে আমরা পানাহ চাইব, প্রত্যেক নামাজের শেষাংশে সালাম ফেরার আগে দোয়ায়ে মাসুরা পড়বো, যেটা অনেকে ওয়াজিব বলেছেন পড়া, সেটা কি চারটা জিনিস থেকে পানাহ চাও। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযুবিকা মিন জাহান্নাম আযাবিল কবর জাহান্নাম আর মাসীহিদ দাজ্জাল, তারপরে ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আচ্ছা, আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? তো বলা হয়েছে যে সূরা কাহফের প্রথম আয়াত দশটা আয়াত যে মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। কোন কোন বর্ণনায় আছে শেষ দশ আয়াত, তো অধিক সহি হচ্ছে, বরং অধিক যেটা মানে সঠিক হচ্ছে সেটা হচ্ছে প্রথম দশ আয়াত, শেষ দশ আয়াত না, সঠিক হচ্ছে প্রথম দশ আয়াত। যেহেতু কোন কোন বর্ণনায় আছে যে কি বলে, যখন তোমরা দাজ্জালকে দেখবে তখন তোমরা তার ওপরে সূরা ফাতে কি বলে সূরা কাহফের দশ আয়াত প্রথম দশ আয়াত পড়ো, এ কথা ফাওয়াতেহ সূরাতে ফাতেহা বলা হয়েছে। ফাওয়াতেহ মানে কি? শুরু শুরু। তো সঠিক কথা হলো যে সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ থাকতে হবে। আমরা একবার মুখস্থ করিয়েছিলাম মনে আছে, করার জন্য প্রতিযোগিতার জন্য হেফজে দিয়েছিলাম দশটা আয়াত সূরা কাহফের আমরা মুখস্থ করিয়েছি। বেশ, আর একটা কর্তব্য হচ্ছে দাজ্জাল যখন বেরিয়েছে শুনবেন, দেখার চেষ্টা করবেন না। কি করতে হবে? যথাসম্ভব তাকে দেখবেন না, দূরে থাকবেন, সামনে পড়ে গেলে আলাদা কথা, কিন্তু কেমন বটে দেখি চল, কারণ দেখেছ কি ফেসেছ, তার যে কর্মকাণ্ড আপনি দেখবেন আপনার নিজের ইমানই কি হয়ে যাবে, কারণ ইমানের পরীক্ষা হচ্ছে এখানে। আর আপনি বলছি চলে দেখি, দেখি দেখেছ কি ফেসেছ, যেমন আমরা প্রেমের বলি হেসেছ কি ফেসেছ, এইরকমই দেখেছ কি ফেসেছ, দেখতে যাবেন না খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামিআ বিদাজ্জাল ফালিয়ানা আনহু, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। তার কারণ সে দেখতে গেলে যখন সে তার কর্মকাণ্ড দেখবে, দেখে সে কি হয়ে যাবে, অভিভূত হবে এবং মুগ্ধ হয়ে সে হয়তো কাফের হয়ে যাবে। আর কি বলে, এইভাবে যদি আপনি পেয়ে যান আপনার সামনে আসে, তো আপনি ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, এই যে কথাটা বলছিলাম, যদি সামনাসামনি দেখা হয়ে যায় তো আপনি বুঝতেই পারবেন কাফের লেখা আছে, আর সঙ্গে সঙ্গে সূরা কাহফের প্রথম দশ আয়াত পড়বেন, ইনশাআল্লাহ আপনি ফিতনা থেকে মুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা দাজ্জাল থেকে মুক্ত থাকতে পারি, যদি আমাদের জামানায় আসে তবু আমরা দাজ্জাল থেকে মুক্তি পেতে পারি। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযুবিকা মিন আযাবিল কবর ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া নাউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।